সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে। আমি কৃষ্ণ চূড়ার সে স্বপ্ন কি আহা দু চোখ ভরে দেখে নিলাম, সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলা। তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে, তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে, আমার মনটা ছড়ানো ছিল যেখানে, আমার মনটা ছড়ানো ছিল যেখানে, আমি দেখলাম শুধু দেখলাম আর সুখের কান্না কেঁদে গেলাম, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথায় আমাকে, কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথায় আমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে, শুধু বুঝলাম আমি বুঝলাম এক নতুন বেদনা খুঁজে পেলাম, সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে। আমি কৃষ্ণ চূড়ার সে স্বপ্ন কি আহা দু চোখ ভরে দেখে নিলাম, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা।